بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বাহরাইন থেকে নজরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে তার ছেলে মেয়েদের আকিকা তিনি কোরবানির সঙ্গে দিয়েছেন, এখন সেটা যদি না হয় নতুন করে আকিকা দিতে হবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে পশু কোরবানি যেটা বিশেষ করে এই আকিকার সঙ্গে কোরবানি দেওয়া, কোরবানির সঙ্গে আকিকা দেওয়া, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। হানাফি এবং সাফি মজহাবে এটা জায়েজ যে আকিকার সঙ্গে কোরবানি দেওয়া, কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে, এটা হানাফি মজহাবে জায়েজ, যার কারণে আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন এবং দেন। কিন্তু বিশুদ্ধ মত অনুসারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে যে তার নাতি নাতনি ছিলেন এবং সন্তানরা ছিলেন তাদের যে আকিকা করেছেন, তিনি সবার পক্ষ থেকে আলাদা আলাদা করে একটা করে জান দিয়েছেন এবং ছেলের জন্য দুইটি, মেয়ের জন্য একটি। এবং শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলেছেন যে এটা লা তুজজিও, বুদানাতান ও বাকারাতান তুজবাহু আন আকিকা ইল্লা কামিলাতান। বলতেছে একটা উঁট বা একটা গরু আকিকার পক্ষ থেকে এইরকম অংশভিত্তিক এটা জায়েজ নয়, তবে যদি সেটা পরিপূর্ণ জবেহ করে কেউ সেটা জায়েজ হতে পারে। পরিপূর্ণ মানে ফিদিয়া, একটা জানের বদলে জান, অর্থাৎ আল্লাহ আপনাকে একটা সন্তান দিলেন, এর বদলে আপনি আল্লাহর শকর করে একটা আপনি এই ছেলের জন্য দুইটি ছাগল, মেয়ের জন্য একটি ছাগল। যদি পুরা দেন, অর্থাৎ ছেলের জন্য কেউ যদি ছাগল না দিয়ে, উত্তম এবং শ্রেষ্ঠ হলো ছাগল দেওয়া, কিন্তু কেউ যদি একটা জান, অর্থাৎ একটা ছাগল, একটা ছাগল না মানে কি বলে উট অথবা গরু দিয়ে দেয়, এটাও জায়েজ। মানে ছেলের জন্য দুইটা গরু, মেয়ের জন্য একটা গরু, অথবা ছেলের জন্য দুইটি, একটা গরু একটা ছাগল, এভাবে দিলেও মানে জান হইতে হবে, হলে এটা জায়েজ আছে, তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো ছাগল দেওয়া। কিন্তু আল ইশতিরাক বলতেছে এই ইশতিরাক ওয়াল মাযহাব আন্নাহু লা ইউজজিউ ফিহা আল আকিকা শিরকুন ফি দাম ওয়া লা ইউজজিউ ইল্লা বাদানাতান আও বাকারাতান কামিলা। এবং শরহুল মুকনি' তৃতীয় খণ্ড 277 পৃষ্ঠায় এটা যে কথা বলা হয়েছে যে এটা আসলে জায়েজ হয় না, এটা যথেষ্ট হবে না যদি কেউ আকিকার মধ্যে এরকম করে শরিক করে। কিন্তু কেউ যদি হানাফি মাজহাব অনুযায়ী এটা করে থাকেন, এখন তাদের মাজহাব অনুযায়ী এটা জায়েজ রয়েছে। এখন উত্তম এবং শ্রেষ্ঠ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে এটা যথেষ্ট হবে না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য আলাদা পশু, আর আকিকার সঙ্গে শরিক হওয়া জায়েজ না। কিন্তু গরু এবং ছাগলতে কোরবানির ক্ষেত্রে, গরু এবং উটের ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে সেরে মানে অংশগ্রহণ করা, অংশীভাবে কোরবানি করা, এটা জায়েজ, কিন্তু ছাগলে অংশীদার হওয়া যাবে না কোরবানিতেও। তা আপনার আমার এখন চেষ্টা করতে হবে যে আপনার এই গরুতে যদি আপনি অংশ হিসাবে আকিকা দিয়ে থাকেন, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে শ্রেষ্ঠ কথা অনুযায়ী আপনার সন্তানের জন্য আলাদা আলাদা আপনি আবার কোরবানি দেন, যদি আপনার সামর্থ্য থাকে। আর যদি কারো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর এটা ছেড়ে দেওয়া দরকার। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আলাদা আলাদা করে কোরবানি দেবেন, ছেলের জন্য দুইটি ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল। এবং এটা সপ্তম তারিখে কেউ যদি দিতে না পারে তাহলে যে কোনো সময়ে দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং তাদের মতামত, যেমন শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল সাইমিন, শেখ আব্দুল আজিজ বিন বাজ, তাদের মতামত অনুযায়ী যে এটা তার যথেষ্ট হবে না, লা তুজজি ওটা যথেষ্ট হবে না, যেহেতু সে এটা গরুতে অংশগ্রহণ করেছে। কাজেই আপনার আমার উচিত হলো যে আলাদা যদি পশু আপনার ক্ষমতা থাকে দেবেন, আর যদি না থাকে আপনার হানাফি মাজহাব অনুযায়ী হয়ে যেতে পারে। আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।